আমায় থাকতে দে, আমায় থাকতে দে না, আপন মনে আমায় থাকতে দে, আমায় থাকতে দে না, সেই চরণে পরস্থানে মনে পড়ে, খানে খানে আপন মনে থাকতে দে, আমায় থাকতে দে না। কথার পাকে কাজের ঘরে ভুলিয়ে রাখে কে আর মোরে, কথার পাকে কাজের ঘরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার শরণে বরণ মালা গাঁথি বসে, গোপন কোণে আপন মনে থাকতে দে, আমায় থাকতে দে না। এই যে ব্যথার রতন খানি আমার বুকে দিল আনি, এই যে ব্যথার রতন খানি, এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে, এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে, নয়ন জলে সামনে দাঁড়ায়, নয়ন জলে সামনে দাঁড়ায়, তারে সাজায় তারি ধনে আপন মনে থাকতে দে, আমায় থাকতে দে।